আজকের এই অত্যন্ত মোবারকময়, ফজিলতময় ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু, ভাইয়েরা এবং এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে আলোচনা শোনার পরে আজকের এই ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে কোরআন এবং সহি সুন্না থেকে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে সবর করে শোনার জন্য বসার যে মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম অনেক সুন্দর বয়ান করেছেন, যেগুলো আলোচনা হয়েছে আমরা আমল করার নিয়তে শুনেছি, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয়ে সংক্ষেপে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে ইনশাআল্লাহ আজকের এই ইসলামী সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেই বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করব, আপনাদের প্রতি অনুরোধ আমরা শেষ পর্যন্ত বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সবাই বলেন নাই মনে হয়, অনেকে চলে যাওয়ার নিয়ত করছেন নাকি, যে সবাই শেষ পর্যন্ত বসার নিয়ত আছে তো নাকি ইনশাআল্লাহ। আমার আলোচনা আপনারা এর আগে আর শুনেন নাই, হয়তো ইন্টারনেটে শুনেছেন, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে শুনেছেন, কিন্তু সরাসরি হয়তো এখানে যারা আছেন সরাসরি শুনেন নাই বা দেখেন নাই। আলহামদুলিল্লাহ আমিও সৌভাগ্যবান যে যত কষ্টই হোক প্রায় 300 কিলোমিটার দূরে এসে ঢাকা শহর থেকে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ মিলিত হতে পেরেছি। এই এলাকার আমার অনেক দিনদার ভাই বোনদের সামনে দুই একটি কথাবার্তা বলার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আজকে মেহমান আবার নতুন মেহমান, দুই দিক থেকেই আপনাদের কাছে মেহমানদারি পাওয়ার যোগ্য, একটা হলো মেহমান হিসাবে তো মেহমানদারি করতেই হবে নাকি, কি কথা বলেন না দেখি, আপনাদের দেশে মনে হয় মেহমানদারি করে না কি, এই এলাকায় মানুষ মেহমান আসলে মেহমানদারি করেন? জি, তো একদিকে মেহমানদারি তো করতেই হবে, যেহেতু ঢাকা থেকে আসছি তো আপনাদের মেহমান। দ্বিতীয় বিষয় হলো মেহমানের সাথে সাথে নতুন মেহমান, তাহলে নতুন মেহমানের আরো আদর যত্ন বেশি করতে হয়, কি বলেন? তাহলে এই দুই দিক থেকে আপনাদের কাছে আজকে মেহমানদারি পাওয়ার হকদার। এজন্য অনুরোধ করব যে বাসায় যদি যেতে চান তো মেহমান না নিয়ে বাসায় যাওয়া যাবে নাকি, কথা বলেন না দেখি, আপনারা একটা কথা বলবেন তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, আর কথাবার্তা না বললে আমি বুঝবো কিভাবে যে আমার কথা বুঝতেছেন। আর ওয়াজ মাহফিল মানে এটা একটা এলমি ক্লাস, এখানে আমরা এসেছি কিছু এলেম চর্চা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিন শিখার জন্য। এখন আমরা এখানে যারা এসেছি অধিকাংশেরই এখন মাদ্রাসায় ভর্তি হয়ে দিন শিখার সময় নাই, বয়স নাই, এজন্যই আমরা এই ওয়াজ মাহফিলগুলোর ইসলামী সম্মেলনগুলোর আয়োজন করি, যাতে এখানে বসে আমরা কিছু দিনের জ্ঞান, দিন সম্পর্কে আমরা কিছু এলেম হাসিল করতে পারি। এই জন্যই তো ওয়াজ মাহফিল, নাকি নাকি ওয়াজ মাহফিল হলো এখানে আমরা গান গাম আপনারা শুনবেন, এই জন্য ওয়াজ মাহফিল। এখানে গান গাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দেন নাই, গান গাওয়ার জন্য দাওয়াত দিলে গানের বড় বড় শিল্পী আছে, অনেকে আছে, তাদেরকে দাওয়াত দিতেন। এখানে আমাদেরকে ঢাকা থেকে এত কষ্ট করে আসার জন্য দাওয়াত দিচ্ছেন, এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথা শুনবেন, এর মাধ্যমে কিছু আল্লাহর দিন সম্পর্কে এলেম হাসিল করবেন, জ্ঞান অর্জন করবেন, এই জন্যই তো। তো এই জন্য আমরা যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যেই, এলমের উদ্দেশ্যেই আমরা বসি, তাহলে আমরা শেষ পর্যন্ত না বসলে আমার ক্লাসটা, আমাদের কথাগুলো ক্লিয়ার স্পষ্ট করে সব বুঝতে পারবো না। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা মাহফিলের শেষ পর্যন্ত বসার চেষ্টা করব, এবং কথাগুলো আপনাদের জানা কথাই সবাই জানেন, তো আরেকবার একটু জানা কথাগুলো স্মরণ করাই দেওয়া। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হল নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ কি কি কারণে আমাদের ঈমান এবং ইসলাম ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো সম্পর্কে আমরা সামান্য সংক্ষেপে একেবারে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসেছি এত রাত্রে, বাড়িতে বসে এখন অনেকে ঘুমাইতে পারতাম, কেউ এখন টেলিভিশন দেখতে পারতাম, পরিবারের সাথে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারতাম, কিন্তু সবকিছু রেখে এসে এখানে বসেছি কি জন্য? দিন শিখার জন্য। এই যে দিন শিখার জন্য যে জিনিসটি আমাদেরকে টেনে নিয়ে আসলো এই পর্যন্ত এই ময়দানে এই মাঠে, কোন জিনিস টেনে নিয়ে আসছে আমাদেরকে, কিসের কারণে এখানে আসছেন? ঈমানের কারণে। যাদের কাছে আজকে ঈমান নাই, অমুসলিম যারা, তারা কিন্তু এখানে আসে নাই, কারণ তাদেরকে ঈমানে টানে নাই, ঈমান তাদেরকে এখানে আসতে উদ্বুদ্ধ করে না, কারণ তাদের ভিতরে ঈমান নাই। আর আমাদের যাদের ভিতরে ঈমান আছে এবং আমাদের চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাদেরকে এই ঈমানের বদৌলতে এখানে আসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। তাহলে আমাদের কাছে এখানে আসার পিছনে মুখ্য যে বিষয়টি কাজ করেছে সেটি হলো ঈমান। আমার আপনার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি যে জিনিসটি সেটা হলো কি? ঈমান। আমাকে আপনাকে যদি বলা হয় যে তোমাকে সারা দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ দেওয়া হবে, দুনিয়ার সর্বোচ্চ পদে তোমাকে বসানো হবে, তুমি তোমার ঈমানটা বিক্রি করে দাও, বিক্রি করবেন? তাহলে বোঝা যায় ঈমানটা সারা দুনিয়ার যত সম্পদ আছে সারা দুনিয়া বিক্রি করলেও আমার আপনার ঈমানের মতো সম্পদ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কত দামি, কত মূল্যবান আমাদের ঈমান। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি সব সময়, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই দোয়াটা কিসের মধ্যে করেন? মাশাআল্লাহ, দেখছেন আপনাদের সব জানা জিনিস, অজানা কিছু নাই, সবে জানেন। তাহলে দোয়াটা করেন কিসের মধ্যে? সালাতুল জানাজার মধ্যে। কি দোয়া করি আমরা আল্লাহর কাছে? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে। দুনিয়া যতদিন বেঁচে থাকি রাব্বুল আলামিন আমাদেরকে আপনি ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ইসলাম নিয়ে বাঁচতে চাই, দুনিয়া বেঁচে থাকবো কি নিয়ে? ইসলাম নিয়ে। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের মধ্য থেকে যখন যার মৃত্যু এসে যাবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, রাব্বুল আলামিন তখন আমাদের মৃত্যুটা ঈমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা চাই দুনিয়া যতদিন বেঁচে থাকব ইসলাম নিয়ে বেঁচে থাকব, দুনিয়া থেকে যাওয়ার সময় যেই জিনিসটি নিয়ে যাব সেই জিনিসটি হলো কি? ঈমান। ঈমান নিয়ে মরতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কি এটার সাথে আপনারা একমত নাকি অন্য কিছু নিয়ে যাবেন? তাহলে মৃত্যুর সময় কি নিয়ে যেতে হবে? ঈমান। ঈমান যদি বিশুদ্ধ থাকে, ঈমানটা যদি নির্বেজাল থাকে, ঈমানটা যদি খাঁটি ঈমান থাকে, ওই ঈমানটা নিয়েই কবরে যাইতে হবে। ঈমানটা দুনিয়াতে রেখে দিয়ে কবরে যাওয়া যাবে না। যদি ঈমানকে দুনিয়া রেখে কবরে যান, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জাহান্নামে কে কে যেতে চান? দেখেন আল্লাহু আকবার, একজনও আমরা কেউ জাহান্নামে যেতে? সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া একজন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকতে দিবেন না। ঈমানবিহীন কোন মানুষ জান্নাতে যাবে এটা কল্পনা করলে ঈমানে চলে যাবে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ঈমান না হলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানের শর্ত দিছেন আগে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনে আর আমল সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে প্রথমে লাগবে কি? ঈমান। ঈমান নাই জান্নাত পাওয়া যাবে না। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি মারা যান, জান্নাত পাওয়া যাবে? কোন অবস্থায় পাওয়া যাবে না। তাহলে ঈমানকে ঠিক রেখে, ঈমানকে তাওহীদের উপরে রেখে, শিরক মুক্ত রেখে তারপর কবরে যাইতে হবে। কবরে যাওয়ার সাথে সাথে একটা পরীক্ষার ব্যবস্থা আছে, আছে না? আপনাদের এলাকায় পরীক্ষা হয় কি? নওগাঁতে আছে? কথা কয় না। নওগাঁতে কি কবরে পরীক্ষা আছে? কোন কোন এলাকায় নাই? নাই অনেক জায়গায় না, যেসব এলাকা গাউসিয়া এলাকা, গাউসিয়া, গাউসিয়া বুঝেন যে, হ্যাঁ, যেসব এলাকাগুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর অনুসারীদের এলাকা, তারা নিজেদেরকে গাউসিয়া দাবি করে, গাউসিয়া। আপনাদের এই এলাকায় মনে হয় গাউসিয়া নাই, আছে না? গাউসিয়া আছে কত, অনেক বাংলাদেশে হাজার হাজার ভাই বোনেরা নিজেদেরকে দাবি করে গাউসিয়া। এই জন্য তারা স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, গাউসিয়ারও স্লোগান দেয় এরা। তো এই গাউসিয়ার অনুসারী যারা, এদের এলাকায় পরীক্ষা হয় না। কেন হয় না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তিনি নাকি মুনকার নকিরকে কবরের মধ্যে বেঁধে রাখছিলেন, কি সুবহানাল্লাহ কয় না, নাউজুবিল্লাহ, তিনি নাকি মুনকার নকির কবরে আসছে, আর প্রথমে দুইজনকে বাঁধছে, তারপরে আবার একজনকে ছেড়ে দিছে, আরেকজনকে বেঁধে রাখছে। বেঁধে রাখি বলতেছে, যাও তুমি আল্লাহর কাছে যাও, তোমার ছেড়ে দিলাম, তুমি আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করে আসো যে তোমরা কোন সাহসে আমার কাছে আসছো। তো যদি আল্লাহ বলে ঠিক আছে, এই আমার গাউসে ফাকের অনুসারীদেরকে কেয়ামত পর্যন্ত প্রশ্ন করা হবে না, তাহলে সারা পাইবা না, আমি বান্দি রাখবো। পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে, কি ঘোষণা, যারা আমার গাউসে ফাকের অনুসারী হবে তাদেরকে কোনো কবরে সুয়াল জবাব করা হবে না, নাউজুবিল্লাহ, কি নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যেসব এলাকা গাউসিয়া এলাকা, ওখানে পরীক্ষা হয় না কবরে, আর যেগুলো গাউসিয়া এলাকা না জমিনে, সেখানে কবরে পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর জমিনে সারা পৃথিবীতে সব জায়গায়, ইজা দুফিনাল মাইয়্যিত ফি কবরিহি, মাইয়্যিতকে কবরে রাখার সাথে সাথে, আতাহু মালাকানে আজরাকানে আসওয়াদানে, দুজন ফেরেশতা সাথে সাথে চলে আসেন, একজন ফেরেশতা থাকেন অন্ধ, আরেকজন ফেরেশতা থাকেন বধির, কিন্তু দুজনেই দেখতে কুচকুচে কালো, তাদের চোখগুলা নীলবর্ণ বিশিষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, যেই জায়গায় দাফন করলে এই মুনকার নকির আসে না, সব জায়গায় আসে মুনকার নকির, এমন কি মদিনা মুনাওয়ারায়ও আসে, মদিনা মুনাওয়ারায়ও মুনকার নকির আসে। এই ধারণা যারা পোষণ করে সম্পূর্ণ মিথ্যা ধারণা, বাতিল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনকার নকির বানলো না, বানছে কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার নকির বানলো না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একটা কঠিন মানুষ, প্রথম বানলে মুনকার নকির কে বানত? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বান্দি ফেলতো, কয়তো যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের কাছে আসতে পারবি না। অথচ কোন সাহাবি, কোন তাবেঈ, কোন তাবে তাবেঈন কেউ বানলো না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি বান্দি ফেলছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বানলে তো এরা বানত, কি বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বান্দে নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বান্দি ফেলছে। এগুলা সব বাতিল ধারণা, মিথ্যা ধারণা, বাতিল আকীদা। বাংলার মানুষের ভিতরে এই জাতীয় অসংখ্য বাতিল আকীদা ঢুকে আছে, এই জন্য এই সকল ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে মুসলিম উম্মাহকে বের হয়ে আসতে হবে, একটু বিবেক খোলা রাখতে হবে, একটু চিন্তা ভাবনা করলে এগুলো বোঝা যায়, এগুলো যে মিথ্যা কথা, বাতিল কথা। তাহলে কবরে যে প্রশ্নটা হয়, পরীক্ষাটা হয় কি, কোন সাবজেক্টের? ইমানের পরীক্ষা না আমলের পরীক্ষা? ইমানের পরীক্ষা না আমলের পরীক্ষা? প্রশ্নগুলো কি কি বলেন দেখি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন তো পাই গেছেন নাকি? জি, প্রশ্নগুলো পাইছেন না, এগুলো তো আউট হয়ে গেছে। এগুলো তো আল্লাহ পাক সবাইকে জানাই দিয়েছেন, তাহলে প্রশ্ন তো আমরা পাই গেছি। তাহলে মা রব্বুকা তোমার রব কে, ওয়ামা দীনুকা তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা তোমার নবী কে, এই তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন, এখানে আমলের কোনো প্রশ্ন করা হয় নাই। তুমি নামাজ পড়ছ কিনা জিজ্ঞাসা করছে, তুমি রোজা রাখছো কিনা, তুমি হজ করছো কিনা, তুমি জাকাত দিছো কিনা, তুমি দান সাদাকা করছো কিনা, এগুলো জিজ্ঞাসা করছে। তাহলে এগুলো দরকার আছে কি নাই? দরকার আছে, তবে এগুলোরও পরীক্ষা হবে। কিন্তু প্রথম পরীক্ষাটা স্টার্ট হয়েছে, শুরু হয়েছে কবরে কি দিয়ে, ইমানের পরীক্ষা দিয়ে। এই জন্য আগে দরকার ইমান। আচ্ছা এবার বলেন দেখি, তিনটা প্রশ্ন যে হবে কবরে, এটা কোন দেশের জন্য? এই তিনটা বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য কি আলাদা প্রশ্ন, আলাদা পরীক্ষা? তারপরে আমেরিকাতে আলাদা পরীক্ষা, তারপরে আপনার জাপানে আলাদা পরীক্ষা, এরকম পরীক্ষা আছে? সবার জন্য পরীক্ষা একটাই। আরেকটা মনে হয় বাংলাদেশে মনে দু তিন রকমের পরীক্ষা আছে। একটা হলো আহলে হাদিসদের জন্য মনে হয় পরীক্ষা একটা, আর হানাফি মাজহাবের জন্য আরেকটা, শাফি মাজহাবের আরেকটা, মালিকি মাজহাবের আরেকটা, হাম্বলি মাজহাবের আরেকটা, এরকম আলাদা আলাদা আছে কি বলেন? তো যদি আলাদা আলাদা না থাকে, আমাদের সবার পরীক্ষা একটাই হয়, তাহলে আমরা সবাই কি, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুনিয়ার সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই ভাই, সমস্ত মুমিন একজন আরেকজনের কি? তাহলে আহলে হাদিসেরা কি মুমিন না কাফের? কথা কয় না হানাফি ভাইয়েরা নাকি কাফের? তো মুমিন হলে একজন আরেকজনের কি ভাই? তাহলে আমরা কেউ কি কাউকে কাফের বলি যে এই মুসলমান না খালি আমরা মুসলমান, এরকম বলি? এরাও মুসলমান আমরাও মুসলমান, দুইজনেই মুমিন, তাহলে দুইজনেই কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুইজনে ভাই ভাই। এমন ভ্রাতৃত্বের বন্ধন, যে ভ্রাতৃত্বের বন্ধনটা মায়ের পেটের রক্তের বন্ধনের চেয়েও মজবুত বন্ধন। সুবহানাল্লাহ, ইমানি ভ্রাতৃত্বটা এমন ভ্রাতৃত্ব যে ভ্রাতৃত্বের কারণে মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি ভ্রাতৃত্ব হলো ইমানের ভ্রাতৃত্ব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেছেন, এখান থেকে মায়ের পেটের ভাই রেখে গেছেন, মা রেখে গেছেন, বাবা রেখে গেছেন, ছেলে মেয়ে রেখে গেছেন, স্ত্রী রেখে গেছেন, অনেক সাহাবি শুধু ইমানটা নিয়ে একাকী হিজরত করে মদিনা মুনাওয়ারার দিকে গেছেন। মদিনা মুনাওয়ারার যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সকল সাহাবায়ে কেরাম তাদের বাড়িঘর গুলো অর্ধেক অর্ধেক ভাগ করে এদেরকে দিয়ে দিচ্ছেন, জায়গা জমিন গুলো ভাগ করে করে এই হিজরত করা ভাইদেরকে দিয়ে দিচ্ছেন, সমস্ত রকমের সহযোগিতা স্থাবর অস্থাবর সম্পত্তি সব একজন আরেকজনকে দিয়ে দিচ্ছেন। এদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, এদের মধ্যে কোনো মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক ছিল না, অথচ এরা সবকিছু এভাবে ভাগ করে করে নিজের সমস্ত দামি দামি সম্পদ অন্য ভাইকে দিয়ে দিচ্ছেন। এই দেওয়ার পিছনে যে জিনিসটা কাজ করেছে সেটা ছিল ইমান, ইমানি ভাই। আজকে ইমানি ভাইদের মধ্যে ফাটল তৈরি হয়ে গেছে। এক গ্রুপ কয় আমরা হানাফি, আহলে হাদিসেরা গোমরা হয়ে গেছে, আহলে হাদিসেরা মুসলমান না। আরেক গ্রুপ কয় হানাফিরা গোমরা হয়ে গেছে, মুসলমান না। অনেক জায়গায় হানাফি আর আহলে হাদিস নিয়ে ঝগড়া হয়, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এটা নাই, সবাই সুন্দরভাবে মিলেমিশে আপনারা বসবাস করেন, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত, সবাই মুসলিম, আমরা সবাই মুমিন, তাহলে সবাই আমরা একজন আরেকজনের কি ভাই ভাই। এবং আমাদের কবরের পরীক্ষাটাও একটা, হানাফি ভাই মারা গেলে তারও প্রশ্ন এই তিনটা, আহলে হাদিস ভাই বোন মারা গেলে তারও কবরের প্রশ্ন এই তিনটা, সবার এক প্রশ্নের পরীক্ষা। তাহলে সবাই এক হলের পরীক্ষার্থী, সবার প্রশ্ন একটা। তাহলে আমরা সবাই মিলে দুনিয়াতে কাজ হলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে ঠিক করে নিই দুনিয়াতে, মিলেমিশে সবাই একসাথে পরীক্ষার প্রশ্নগুলো পরীক্ষার উত্তরগুলো রেডি করার কাজ করি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি, পরীক্ষার কোচিং করতে থাকি, পরীক্ষার জন্য পড়াশোনা করতে থাকি। এটাই হলো দুনিয়াতে আমাদের কাজ। অথচ এই কাজ বাদ দিয়ে আমরা কে জান্নাতে যাব কে জান্নাতে যাব না এগুলো নিয়ে মহাব্যস্ত, জান্নাতে যাওয়ার কোনো খবরে নাই, কাজে নাই, তাও কে ঠিক আছে কে বেঠিক আছে ওইটা নিয়ে ব্যস্ত। এই জন্য আমার ভাইরা আমার বোনেরা আমাদের সবাইকে কবরে যেতে হবে ইমান নিয়ে, কিন্তু ইমান যে সে ইমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যায় না। বাজারে গেছেন বাজার করার জন্য, 500 টাকার একটা নোট নিয়ে গেছেন, যেই নোটটা নিয়ে গেছেন এই নোটটা জাল নোট, কি নোট জাল নোট চিনেন তো? জি, জাল নোট, 500 টাকার নোট বাজারে নিয়ে গেছেন, ঠিকই নোট কিন্তু নিয়ে গেছেন, কিন্তু নোটটা হয়ে গেছে জাল। বাজারে নিয়ে এই দোকানে দেন, দোকানদার ফেরত দিয়ে দেন, ওই দোকানে দেন ফেরত দিয়ে দেন, এই দোকানে দেন ফেরত দিয়ে দেন, বাজারের এই মাথা থেকে ওই মাথা পুরা বাজার ঘুরলেন, এই 500 টাকার নোট দিয়ে আপনার পক্ষে কোনো বাজার করা সম্ভব হবে না। জাল নোট নিয়ে গেলে বাজার করা সম্ভব, অথবা ভালো নোট কিন্তু সিঁড়ে তিন চার টুকরা হয়ে গেছে, নোট ভালো কিন্তু সিঁড়ে তিন চার টুকরা করে ফেলছেন, এটা নিবে কোনো দোকানে? তাহলে বাজারে যে নোটটা নিয়ে যাবেন সেই নোটটা হইতে হবে নির্ভেজাল, ভেজাল নোট, জাল নোট হওয়া যাবে না। যেই নোটটা নিয়ে যাবেন এই নোটটা সুস্থ হইতে হবে, সিঁড়া টুকরা এরকম করলে হবে না। যদি কোন যে আপনি 500 টাকার অর্ধেক 250 টাকার জিনিস কিনছেন, বাজারে যাই 500 টাকার নোটকে আপনি সিঁড়ি মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়ে দিলেন, নেন ভাই পাবে কত? 250 টাকা। তো 500 টাকারটা সিঁড়ে অথবা লম্বালম্বি করে আপনি মাঝখান দিয়ে সমান করে কেটে অর্ধেক দিয়ে দিলেন, হবে? হবে না। আমার ভাইয়েরা এবং বোনেরা যে ইমানটা নিয়ে কবরে যেতে চাই, যে ইমান দিয়ে রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ওই ইমানটা হইতে হবে নির্ভেজাল, ওই ইমানটা হইতে হবে শিরক মুক্ত, ওই ইমানের মধ্যে সিড়া থাকা যাবে না, ওই ইমানের মধ্যে ভেজাল নোট হওয়া যাবে না, ওই ইমানটা ঠিক সাহাবায়ে কেরামের মতো ইমান হইতে হবে। আবার আপনি বাজারে গেছেন বাজার করার জন্য, ব্রিটিশ আমলের কিছু টাকা নিয়ে বাজারে গেছেন, ঘরের মধ্যে পড়ে রয়েছে ব্রিটিশ আমলের কিছু টাকা, মুরব্বি কয় টাকাগুলো আজকে দে তো বাজার করি আই। বাজারে গেছেন ব্রিটিশ আমলের কিছু টাকা লই, বাজার করতে পারবেন? আচ্ছা ব্রিটিশ আমলের না, পাকিস্তান আমলের কিছু টাকা ঘরে পড়ে রয়েছে, কলেন যে আজকে যাই নওগাঁ থেকে বাজার করে নিয়ে আসি, পাকিস্তান আমলের টাকা লই বাজারে বাজারে ঘুরছেন, পারিবেন বাজার করতে? তাহলে যেই আমল যেই নোটটা এখন বাজারে চলমান, যেটা চলে, এরকম নোট নিয়ে আপনাকে বাজারে যেতে হবে, ঠিক কবরে যাওয়ার সময় ওই রকম ইমান নিয়ে যাইতে হবে, ওই রকম আমল নিয়ে যাইতে হবে, যে ইমানটা যে আমলটা কবরে চলে, যে আমলটা যে ইমানটা আখেরাতে চলে, আখেরাতে যে ইমানটা চলে সেই ইমানটা হলো শিরক মুক্ত তাওহীদি ইমান, আখেরাতে যে আমলটা চলে ওই আমলটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। সুবহানাল্লাহ, আমলটা হইতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল, ইমানটা হইতে হবে শিরক মুক্ত তাওহীদি ইমান, যেই ইমান হবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ভিত্তিক তাওহীদ ভিত্তিক, যে ইমানের ভিতরে কোন ধরনের শিরক মিশ্রিত থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে এরকম ইমানের পরিচয় দিয়েছেন এইভাবে, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন ঈমান নিয়ে আসবে, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তার ইমানের সাথে কোন জুলুম মিশ্রিত হয় নাই, এরকম জুলুম মিশ্রিত বিহীন পিওর ইমান। দুধের সাথে কি মিশলে দুধ ভেজাল হয় বলেন দেখি? পানি, পানি মিশলে। তাহলে খাঁটি দুধ কোনগুলা? যেগুলোর সাথে পানি মিশে নাই, পানিবিহীন অরিজিনাল দুধ। আল্লাহ পাক বলতেছেন এমন ইমান আনতে হবে যে ইমানের সাথে জুলুম মিশে নাই। জুলুম মিশে নাই মানে শেরেক, শেরেক হইল জমিনে সবচেয়ে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, শেরেক হইল জমিনে সবচেয়ে বড় জুলুম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এমন ইমান আমার কাছে নিয়ে আসতে হবে যেই ইমানের ভিতরে কোনো শেরেক মিশ্রিত থাকবে না, শেরেক মিশানো যাবে না ইমানের সাথে। এইরকম ইমান যদি নিয়ে আসতে পারো, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাহলে হেদায়েত প্রাপ্ত হিসাবে আমি আল্লাহর কাছে তুমি নিরাপত্তার অধিকারী, তুমি জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাইবা, কিয়ামতের ময়দানের আযাব থেকে নিরাপদ থাকবা, যদি এরকম ইমান নিয়ে আসতে পারো। তাহলে খালি ইমান নিয়ে গেলে জান্নাত পাওয়া? আবু জেহেল আবু লাহাবেরও কিন্তু ইমান নিয়ে গেছে, কি নিয়ে গেছে, ইমান নিয়ে গেছে কিনা বলেন দেখি? গেছে, কিন্তু ওই ইমানের ভিতরে শেরেক মিশ্রিত ছিল। আবু জেহেল আবু লাহাবেরা নিজেদেরকে ইমানদার মনে করত, তারা শুধু নিজেদেরকে ইমানদার মনে করত না, তারা নিজেদেরকে আওলাদে রাসূল মনে করত। কি মনে করত? আওলাদে রাসূল বুঝেন নাই, বাংলাদেশে দেখবেন আওলাদে রাসূল আছে অনেক, আছে না? কোন এলাকায় যদি আওলাদে রাসূল যায়, মানুষ যদি শুনে যে উনি আওলাদে রাসূল, তাহলে হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আওলাদে রাসূল তো আবু জেহেল আওলাদে রাসূল, আবু লাহাব আওলাদে রাসূল, আওলাদে রাসূল না? কোন রাসূলের বংশধর জানেন? কত বড় রাসূল! ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ, কত বড় বড় নবীর বংশধর এরা! এরা নিজেদেরকে বিরাট ইমানদার মনে করত, এমনকি বাইতুল্লাহর আল্লাহর ঘরের সভাপতি আবু জাহেল, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আবু লাহাব আল্লাহর ঘর দেখাশোনা করত, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করত। প্রতি বছর হাজার হাজার হাজীদেরকে, উমরাকারীদেরকে খাওয়াইতো, পানি পান করাইতো, খেদমত করত। আবু জেহেল আবু লাহাবের কোন সোর ডাকা ছিল না, এরা বড় মানে তাদের দৃষ্টিতে বড় বুজুর্গ মানুষ ছিল, খুব আল্লাহওয়ালা মানুষ ছিল এরা। এরা মনে করতো এদের মতো ইমানদার জমিনে আর কেউ নাই, এরকম ইমান নিয়ে তারা কবরে গেছে। তারা মরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করতো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানে বেজাল আছে। কেন বেজাল আছে মনে করতো? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাপদাদাদের দিনের অনুসরণ করে না, বাপদাদারা যে ধর্ম অনুসরণ করত, যে দিন মেনে চলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে ব্যতিক্রম বলতেছেন। এজন্য তারা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া দিচ্ছে যে উনি ইসলামের উপরে নাই, ইমানের উপরে নাই। তারা হলো খাঁটি ইমানদার। কিন্তু আবু জেহেল আবু লাহাবের ইমান দিয়ে জান্নাত পাবে? আবু তালেব অন্তরে মনে প্রাণে বিশ্বাস করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, ইসলাম হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় তার কাছে গিয়ে বললেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন। মৃত্যুর আগে আপনি স্বীকার করে নেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, তাহলে ইন্নি উহাজ্জুকা বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পক্ষে দলিল হিসাবে পেশ করব। আবু তালেব অনেক চিন্তা করে মনে করলো, আরে মিয়া আমি তো ইমানদার আছি, আমি কি কাফের নাকি? আমি তো আমার বাবা আব্দুল মুত্তালেবের অনুসারী, আমি তো পূর্বপুরুষদের আমার বাপদাদার অনুসারী, আমার বাপদাদারা যা যা পালন করতো আমিও সব করছি, তাহলে আমি আবার নতুন করি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবো কেন? আমার দরকার নাই। আবু তালেব মৃত্যুর আগে বলতেছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরেই আছি, আমি আমার বাপদাদার উপরেই আছি, আমি আর ডাইনে বামে যাবো না। দেখবেন সমাজে অনেক ভাই আছে, বাপদাদারা পূর্বপুরুষেরা এইভাবে করে আসছে, আমি এর বাইরে যাইতে পারবো না ভাই। বাপদাদারা চল্লিশা করিয়া আছে, খবরদার আমি চল্লিশাটা করে থাকতে পারবো না। আমি চল্লিশা না করলে আমার মানুষে কইব, এই মিয়া বাপ মরে গেছে চল্লিশ দিনের দিন একটা এত বখিল, একটা খাওয়া দাওয়ার আয়োজনও করে নাই। বাপদাদারা করিয়ে এসতেছে, সমাজ করিয়ে এসতেছে, আমি ছাড়তে পারবো না। বাপদাদারা সবে বরাতের দিন এই রুটি হালুয়া রুটি এটা সেটা বানাই আসতেছে, আমি এগুলো ছাড়তে পারবো না। কি বলেন, এরকম মুসলমান আছে না সমাজে? এগুলো আবু জাহেলি কথা, আবু লাহাবি কথা, আবু তালেবি কথা। এরা বলতো আমরা ধর্ম মানতে রাজি আছি, তবে বাপদাদারা যেমনি করছে এমনি, এর বাহিরে আমরা এক সোলো যাবো না। তাহলে আবু তালেব মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আপনি জান্নাত পাইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, না হয় জান্নাত পাবেন না। কিন্তু আবু তালেব মানতে রাজি নেই। আবু তালেব কে, আমি তো ইমানদার আছি। আবু জাহেল ইমানদার মনে করত, আবু লাহাব ইমানদার মনে করত, আবু তালেব ইমানদার মনে করত। তারা ধারণা করত ইমান নিয়ে তারা কবরে গেছে, ইমান নিয়ে দুনিয়া থেকে গেছে, কিন্তু এই ইমান দিয়ে তারা জান্নাত পাবে কিনা বলেন? তারা জান্নাত পাবে? কেউ যদি বিশ্বাস করে আবু জাহেল জান্নাতে যাইব, আবু লাহাব জান্নাতে যাইব, তারও ইমান থাকবে না, সেও জান্নাতে যাবে না, এরা একজনও জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? এরা যে ইমান নিয়ে গেছে ওই ইমানটা শেরেক মিশ্রিত ছিল, ভেজালওয়ালা ইমান। তারা আল্লাহরেও ডাকতো, আল্লাহকেও বিশ্বাস করত, কিন্তু বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তিও ঢুকাইছে। তাদেরকে জিজ্ঞাসা করতো যে তোমাদেরকে বানাইছে কে? কয় আল্লাহ। তোমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। তোমাদেরকে পরিচালনা করে কে? আল্লাহ। তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক বাহির করে দেখে কয়? আল্লাহ। সব আল্লাহ করে, এগুলো সব ঠিক আছে, আল্লাহ করে। তা আল্লাহর একমাত্র ইবাদত না করি 360টা ঢুকাইছো কেন? যদি সব আল্লাহ করে ঠিক আছে, তো ইবাদত করবা কার? একমাত্র আল্লাহর। তা একমাত্র আল্লাহর ইবাদত না করি 360টা ঢুকাইছো কেন? তখন তারা কি জবাব দিছে জানেন? দুইটা জবাব দিছে আল্লাহ পাক, তাদের জবাবগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। একটা জবাব দিছে সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা জবাব দিতেছে, শোনো, আমরা আমাদের আল্লাহকে পাইতে চাই, আল্লাহর কাছে পৌঁছতে চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই, এদের পূজা না করলে, এদের ইবাদত না করলে, এদেরকে না ধরলে আল্লাহরে পাওয়া যাবে না, নাউযুবিল্লাহ। এদেরকে ধরতে হবে, এদের রশি ধরতে হবে, এদের পাগড়ি ধরতে হবে, এদের জুতা ধরতে হবে, এদের পা ধরতে হবে, এদের মাথা ধরতে হবে, এদেরকে না ধরলে আল্লাহরে পাওয়া যাবে না, এই জন্যই আমরা এদেরকে ধরি আল্লাহরে পাওয়ার জন্য। এটা কার জবাব? মুশরিকদের জবাব। মুশরিকেরা কইছে আমরা আল্লাহরে চাই, তবে আল্লাহরে পাইতে গেলে সরাসরি পাওয়া যায় না। এটা একটা জবাব দিছে। আরেকটা জবাব দিছে সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা এই সকল মাবুদের ইবাদত করে, তারা ভালো করে জানে এরা তাদের উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। যার কাছে যাচ্ছেন আপনার কিছু পাওয়ার জন্য, নিজের উপকার নিজে করতে পারে না। নিজে অসুস্থ হলে নিজেকে নিজে সেবা করতে পারে না, সে হসপিটালে যায় শুয়ে থাকে, আপনি যান তার কাছে রোগ ভালো করার জন্য। বাংলাদেশে এরকম মূর্খ আছে, দেখবেন অসুখ হয়েছে দৌড় দিছে হুজুরের কাছে, দরবারের ফির সাহেবের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, কি জন্য? কো হুজুর আমার অসুখ হয়েছে আমার ভালো করে দেন, নাউজুবিল্লাহ। হুজুর নিজের অসুখ হইলে নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, হসপিটালে যায় শুয়ে থাকে, আছে না? হুজুর নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, আপনার টাকা কেমনে করবে? হুজুরের নিজের অভাব নিজে দূর করতে পারে না, হুজুরে ধর্মের ব্যবসা বসায় আপনাদের পকেটের টাকা দিয়ে হুজুর ধনী হয়, কি বলেন? হুজুর নিজের নিজে তো ধনী বানাইতে পারে না, হুজুরে ধর্মের ব্যবসা বসাই আপনাদের পকেট খালি করি, হুজুরে দামি দামি গাড়িতে চড়ে আর বিলাসবহুল বাড়িতে থাকে, হুজুরে আপনাদের পকেট কাটি বড় লোক। তাহলে হুজুরের এই ক্ষমতাও নাই নিজের অভাব নিজে দূর করার, আর আপনি গেছেন আপনার অভাব দূর করতে, হুজুরের কোন ক্ষমতা আছে অভাব দূর করার? আপনি গেলেন গাড়ি কিনছেন, হুজুরে গাড়িটা দেখে রাখবো, হুজুরের নিজের নিজে দেখে রাখার ক্ষমতা নাই, আপনার গাড়ি কেমনে দেখবো? হুজুরের চুল দাড়ি সব সাদা হয়ে যায়, হুজুরের কথা শুনে না, কি বলেন? হুজুরের যদি পাওয়ার থাকত, হুজুর তো সারা জীবন যুবকে থাকতো, বুড়াই হইতো না, কেউ চায় না কে বুড়া হইতে, কি বলেন? আপনারা কেউ চান বুড়া হইতে? কেউ চায় না, সবাই চায় যুবক থাকি, চুল দাড়ি সব কালো থাকুক, একটু যেন সাদা না হয়। কিন্তু শুনে আমার আপনার কথা, দাঁড়িয়ে যত বলবেন শুনবে দাঁড়ি, জীবনেও সাদা হইবি না, আমি যেমনি কই এমনি চলবি, শুনবো দাঁড়ি কার কথা শুনে? আল্লাহর কথা, তার খালাকের কথা শুনে, আমার আপনার কথা শুনে না। চুলের যত বলবেন চুল সাদা হইবি না, চুলে শুনবো নাকি চুল সাদা হয়ে যাচ্ছে, কার কথা শুনে? আল্লাহর কথা। আমার আপনার বড়ি আমার কথা শুনে না, আপনার কথা শুনে না, আল্লাহর কথা শুনে। তাহলে যার শরীরে তার হুকুম চলে না, আপনি গেছেন তার কাছে গাড়ি দেখে রাখার জন্য, তো বলে যে আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তবে এই জন্য তাদের ইবাদত করি। হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, কে আমাদের দিন সুপারিশ পাইব, কে নাউজুবিল্লাহ কয় না, কিয়ামতের ময়দানে এরা আমাদের জন্য বিশাল বিশাল বাস ভাড়া করব, ট্রেন ভাড়া করব, লঞ্চ ভাড়া করব, জাহাজ ভাড়া করব, এগুলা ভাড়া করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমরা এদের ইবাদত করি, এদেরকে ধরছি। এই কথাগুলাকে কোন মুসলিমের না মুশরিকের, মুশরিকের কথা। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আবু জেহেল আবু লাহাবেরও ইমান নিয়ে কবরে গেছে, কিন্তু সেই ইমান ছিল শেরেক যুক্ত, শেরেক মিশ্রিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে ওই ইমান লাগবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যে ইমানের সাথে শেরেক মিশ্রিত হয় নাই, এরকম শেরেক মুক্ত ইমান লাগবে, না হয় জান্নাত পাওয়া। আচ্ছা, অজু করছেন, একবার উজু করলে কয়দিন থাকে আপনাদের এলাকায়? জি, কোন কোন এলাকায় নাকি এক সপ্তাহ থাকে, আপনাদের উজু কয়দিন থাকে? অজু কি ভাঙ্গে আপনাদের এলাকায়? উজু ভাঙ্গে নে, ভাঙ্গে। অজু ভঙ্গের কারণ কয়টি? জি, তো এই দেশে মনে উজু ভাঙ্গে না, না উজু ভঙ্গের কারণে জানা না, এই তো বুঝছেন, নুরানি মাদ্রাসায় দেখবেন বাচ্চার করে পড়ায় অজু ভঙ্গের কারণ সাতটি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোন কিছু বাহির হওয়া পড়ে না, তাহলে অজু কি হয়? মাঝে মাঝে ভাঙ্গি যায়, দৈনিক কমপক্ষে 4-5 বার 10 বার অজু করতে হয়, করা লাগে না, তাহলে অজু স্থায়ী ভাবে থাকে না, একসময় না একসময় ভাঙ্গি যায়। নামাজও ভাঙ্গি যেতে পারে, নামাজ ভাঙ্গে না, নামাজ ভঙ্গের কারণ কয়টি? নাম্বার আছে, নুরানি মাদ্রাসায় পড়ায় দেখবেন যে নামাজ ভঙ্গের কারণ 19টি, এভাবে পড়ানো হয়। তাহলে বোঝা যায় অজুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে, রোজাও ভাঙ্গে, সব আমল ভাঙতে পারে, ইমান ভাঙ্গে কিনা? জি, ইমান ভাঙতে দেখছেন কোনোদিন? কোনোদিন শুনছেন পত্নীতলার অমুক ভাইয়ের আজকে ইমান ভাঙ্গি গেছে, পত্নীতলার অমুক বোনের আজকে ইমান ভাঙ্গি গেছে? শুনছেন নি? অজু ভাঙছে এরকম দেখছেন? অজু ভাঙ্গা দেখছেন না? মসজিদে গেলে দেখবেন একজন ভাই নামাজ পড়তেছে, হঠাৎ করে নামাজ ছাড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ কি? অজু ভাঙ্গি গেছে। মাঝে মাঝে নামাজ ভেঙে যায়, নামাজ আবার ইমাম সাহেব দৌড়ায় পড়ায়, পড়ায় না? তাহলে নামাজ ভাঙ্গাও দেখি, অজু ভাঙ্গাও দেখি, কিন্তু আমাদের এই দেশে কোন জায়গায় ইমান ভাঙ্গা লোক দেখি না। পুরা বাংলাদেশ খুঁজি দেখেন, একজন ভাই অথবা একজন বোনের ইমান ভাঙছে এরকম কেউ খুঁজে পাবেন না বাংলাদেশ। তাহলে বোঝা যায় এই দেশে ইমান ভাঙ্গে না, বরং এই দেশে কেউ যদি নামাজও না পড়ে তারও ইমান ভাঙ্গে না, তারও ইমান খুব মজবুত। কমি আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান শক্ত, আমার ইমান খুব পাওয়ারফুল। তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু ঠিক আছে। আপনাদের এলাকায় বলেন? হ্যাঁ, তাহলে এই দেশে নামাজ না পড়লেও ইমান ঠিক থাকে, ইমান যায় না। এই দেশে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নার বিরুদ্ধে কথা বলে, তারপরেও ইমান যায় না। এই দেশে নাস্তিকেরও ইমান যায় না, নাস্তিকও মুসলমান দাবি করে। অনেক মুসলিম ঘরের ছেলে দেখবেন নাস্তিক, তাও হে কয় আমি মুসলমান, নাম মুসলমান। তাহলে এই দেশে ইমান যায় না কেন? এই দেশের মানুষ জানে না ইমানও ভাঙতে পারে, ইমানও যাইতে পারে, এটা জানে না। তাহলে ইমান বঙ্গেরও কারণ আছে, আছে না? ইমান বঙ্গের কারণ কয়টি? জি, তো অল্প কয়জন বলছে, বাকিরা বলেন না দেখি। ইমান বঙ্গের কারণ কয়টি কেমনে জানলেন আবার কন? ইমান বঙ্গেরও দশটা কারণ আছে, কিন্তু আমাদের দেশের এখনো শতকরা 99% মুসলমান ইমান বঙ্গের কারণ জানে না। না জানার কারণে মনে করে আমার ইমান ভাঙ্গে নাই, ইমান ঠিক আছে। এজন্য এই দেশে কেউ ইমান ভাঙ্গে না, কারণ ইমান ভাঙ্গার কারণ জানে না। তাহলে ইমান ভঙ্গের দশটা কারণ আমরা অল্প সময়ের মধ্যে সংক্ষেপে ব্যাখ্যা করব। এক নম্বরে ইমান ভঙ্গের কারণ, আশের কুফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা। শিরক করলে ইমান ভাঙ্গি যায়, শিরক করলে ইমান ভেঙে যায়। আমাদের মাবুদ কে বলেন দেখি? মাবুদ পর্যন্ত, মাবুদ মানে যার ইবাদত করা হয়, মাবুদ কে? হয় নাই, একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না, আমাদের মাবুদ কে? তাহলে সমস্ত ইবাদত পাওয়ার মালিক কে? তাহলে আমার রুকু পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? তাহলে কবরে যাই, মাজারে যাই, সেজদা দেওয়া যাবে? সেজদার মালিক কে? আমার একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। আমার সেজদা পাওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার নজর মান্নত পাওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কোন দরবার, কোন মাজার শরীফ, কোন খানকা শরীফ, কোন শরীফ আমার নজর মান্নত পাওয়ার অধিকার? আমি গরু জবাই করব, গরু দিব, কারে দিব? আল্লাহরে দিব। কোন বাবারে কারোরে গরু ছাগল দেওয়া যাবে না, দিলে ইমান চলে যাবে, শিরক। অর্থাৎ আমার সমস্ত ইবাদত, যত রকমের ইবাদত আছে, আমার শারীরিক ইবাদত, আমার অন্তরের ইবাদত, আমার আর্থিক ইবাদত, যত রকমের ইবাদত আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি আমার একমাত্র মাবুদ, আর কোন মাবুদ? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন হক সত্যিকারের আর মাবুদ নাই, একজনই আমার মাবুদ। তাহলে ইবাদত পাবে কে? একমাত্র আল্লাহ। এবাদত করবেন কার তরিকায়? একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখানেও একমাত্র লাগবে, দুনিয়াতে কারো তরিকা বানানোর ক্ষমতা আছে না, এবাদতের কোন তরিকা বানাইতে পারে? আল্লাহর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে কোন তরিকা বানানোর ক্ষমতা আল্লাহপাক জমিনে কাউকে সমস্ত এবাদত কবুল করার একটাই তরিকা, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার বাহিরে যত এবাদত করবেন একটা এবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কোন তরিকায় ইবাদত করতেন? জি, চিশতিয়া তরিকায়। সাহাবায়ে কেরামের আমলে চিশতিয়া ছিল না, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাস মুজাদ্দিদিয়া ছিল। তাহলে সাহাবায়ে কেরামের ইবাদত মনে কবুল হয় নাই, হইছে? সাহাবায়ে কেরাম আল্লাহরে পাইছে? পাইছে না। তাবেইনে কেরাম পাইছে? তাবে তাবেইন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাইছেন কিনা? পাইছে, কথা কয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পাইছেন কিনা? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এরা কোন তরিকায় আল্লাহকে পাইছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার মুরিদ ছিলেন বলেন দেখি? সিস্তিয়া তরিকার, কাদেরিয়া। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে আল্লাহকে পান, তিনি যদি সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ছাড়া আল্লাহকে পাইতে পারেন, আমি আপনি কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে আল্লাহকে পাবো না? কি বলেন? আমি আপনি আল্লাহকে পাইতে হইলে এত রঙের তরিকা, 126 তরিকার দরকার কেন? তরিকা কয়টা হবে? একটাই। কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার একটাই তরিকা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এই তরিকায় ইবাদত করি আল্লাহকে পাইছেন তো পাইছেন, জান্নাতের সার্টিফিকেটও পাই গেছে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات. سبحان الله, الله پاک বলেন সাহাবায়ে কেরাম এবং এই সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরিন দেরকে যারা ইত্তেবার সাথে ইহসানের সাথে যারা ইত্তেবা করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। ওয়াআদালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ, তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে সাহাবায়ে কেরাম জিকির করতেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন তো নাকি? আল্লাহ রাসূল মানে জিকির করেন নাই, করছেন? সাহাবায়ে কেরাম করছেন? সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে, এরকম জিকির করছে সাহাবায়ে কেরাম? কোন হাদিসে পাইছেন? কোন জাল হাদিসেও পাইছেন যে একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসকে ঠেলায় মাওলার আশেক হয়ে খেজুর গাছে উঠে গেছে, এরকম পাইছেন কোন হাদিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করাইতেছেন, সাহাবায়ে কেরাম মাওলার আশকে পাগল হয়ে স্টেজে উঠে গেছেন, আল্লাহ রাসূল সাল্লামের গলা ধরে ঝুলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি ধরে টান দিছেন, রাসূলের সামনে থেকে সব নিয়ে গেছেন, সবাই স্টেজে চারিদিকে রাসূলের চতুর্পাশে নাচতেছেন, এরকম ঘটছে? হ্যাঁ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিকির করার সময় যেই জিকির করছেন ওই জিকিরে আল্লাহকে পাইছেন কিনা? তাহলে আমি আপনিও আল্লাহ সুবহানাহু তাআলাকে পাইতে হলে জিকির করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের তরিকায়, আল্লাহকে পাওয়ার একমাত্র তরিকা। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করলে কি হয়? ইমান ভেঙে যায়, এমনকি আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় শিরক করলে। বাংলাদেশে শিরক আছে কি নাই? অসংখ্য শিরক, একটা দুটা না, শিরক আর শিরক, শিরক আর শিরক। শিরকের বর্ণনা যদি দিই আজকে সারা রাত শিরকের বর্ণনা দিলেও শেষ হবে না, এত পরিমাণ শিরক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনাদের এলাকায় আপনাদের হাতে কোমরে তাবিজ আছে নে? নাই মনে হয় দেশে আছে নে? তো শিরক লই তো ওয়াজ শুনতে আইছি, তো শিরক লই আইছি, অসুবিধা নাই। তবে শিরক থেকে তওবা করে ছাড়ে দিতে হইব, শিরক থাকতে পারে অসুবিধা নাই, কিন্তু যখনই আমি বুঝবো এটা শিরক তখন এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এটা ফতোয়া দিয়েছেন শিরক, আমার আপনার ফতোয়া না, কোন মুফতি সাহেবের ফতোয়া না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু কি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই লোক তাবিজ জুলায় তামিমা জুলায় সে আল্লাহর সাথে শিরক করে। এটা কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এখানে কোরআন আর গাইরে কোরআন কে আলাদা করেন নাই, কোরআন দিয়ে দিলেও শিরক, কোরআন ছাড়া অন্য কিছু দিলেও শিরক। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে কোন সাহাবীরে তাবিজ দিছে কি বলেন? একটা তাবিজ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে, বরং হাসান হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদরের নাতি, দুই নাতিরে দুইটা তাবিজ তো দিতেন, কারোর না দিলেও। যদি কারোরে দেন নাই তা আল্লাহ রসুল সাল্লাম তো সবচেয়ে মহব্বতের নাতি, ওদেরকে তো দুজনের দুইটা দিতেন, আল্লাহ রসুল সাল্লাম তাদেরকেও দেন নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে কারিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, এই কোরআন দিয়ে দুনিয়ার কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজের জন্য ব্যবহার করেন নাই, কারণে তাবিজ দেন। তাহলে এটা দেওয়াটাও শিরক। অথচ আজকে আমাদের মা বোনেরা আমাদের ভাইয়েরা সবাই খুঁজতে দেখবেন হাতের মধ্যে তাবিজ, কোমরে তাবিজ, গলায় তাবিজ, বাচ্চার গলায় এতগুলা দিছে বাচ্চা আলগাইতে পারে না, বাচ্চারা আরো অসুস্থ বানাই দিতেছে তাবিজ দিয়ে, বাচ্চারা এতগুলো দিছে যে বাচ্চা ছোট বাচ্চা আলগাইতেও পারে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, পুরো আরব দুনিয়াতে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, যত আরব দুনিয়া আছে পুরো আরব দুনিয়াতে একটা তাবিজ নেই কারো গলায়, কারো কোমরে, কারো হাতে। সেখানকার বাচ্চা সব মনে মরে যাইতেছে নাকি? তাবিজ নেই এই দেশে তো মানুষ বাচ্চা সব মরে যাবার কথা না? আরবের বাচ্চা দেখেন আরো আমাদের বাচ্চার চাইতে আরো সুস্থ সবল স্ট্রং। আমরা রমজান মাসে যখন বাইতুল্লাহ যাই এতেকাফের জন্য, দেখি যে ওখানকার মহিলারা বাচ্চাদেরকে লই দলে দলে সব মসজিদে চলে আসতেছে, তাদের বাচ্চা ছেড়ে দিছে কোনো চিন্তা নাই, ওখানে খেলতেছে আরবের বাচ্চা, মাশাআল্লাহ কত সুন্দর, কত হৃষ্টপুষ্ট বাচ্চা, একটা তাবিজ নেই বাচ্চার গলায়, হাতে, কোমরে। তাহলে বোঝা যায় এগুলো ছাড়াও মানুষ সুস্থ থাকতে পারে। সুস্থ রাখার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ছাড়াও সুস্থ রাখতে পারেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা এগুলো ছেড়ে দিই, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন। এরপরে দেখবেন আমাদের এই দেশে কত লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে গিয়ে সাজদা দেয় না, মৃত মানুষকেও সাজদা দেয়, জীবিত মানুষকেও সাজদা দেয়। মৃত মানুষ, জীবিত মানুষ, সকল মানুষকে সাজদা দেওয়ার শিরক, ঈমান চলে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। সাজদার মালিক কে? একটা সাজদা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে না দেওয়ার কারণে ইবলিস ইবলিস হয়ে গেছে। আজকে আমার যে সমস্ত ভাই এবং বোনেরা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত, ডেলি কয়টা সাজদা দেয় না বলেন দেখি? একজন লোকের উপরে, একজন মুসলিমের উপরে ডেলি কয় রাকাত নামাজ পড়া ফরজ? মাশাআল্লাহ 17 রাকাত। 17 রাকাতে কয়টা সাজদা? 34টা সাজদা। তাহলে ইবলিস একটা মাত্র রব্বুল আলমিনের নির্দেশ, একটা সাজদা না দেওয়ার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে, লানাহুল্লাহ হয়ে গেছে। আমি আপনি প্রতিদিন ৩৪টা সেজদা লঙ্ঘন করতেছি আল্লাহর নির্দেশ। ইবলিসের চাইতে ৩৪ গুণ বেশি নির্দেশ লঙ্ঘন করতেছি, তাও ইমান ঠিক আছে? কি বলেন? ইবলিস একটা দে নাই, ইবলিসের এই করুণ দশা, আর আমি আপনি ডেইলি ৩৪টা লঙ্ঘন করি, তাও বলে ইমান মজবুত আছে। বুঝতে পারছেন? ডেইলি যদি ৩৪টা লঙ্ঘন করেন, এক মাসে কয়টা দেখি আপনাদের এলাকার অঙ্ক কেমন পারেন? অঙ্কের পরীক্ষা হয়ে যাক এই এলাকার বাইদের অঙ্ক কেমন। ডেইলি ৩৪টা, দশ দিনে কয়টা? দশ দিনে কয়টা? ৩৪০টা। তাহলে ৩০ দিনে কয়টা? ১০২০টা। মাশাআল্লাহ, দেখছেন অঙ্কে তো খুব স্ট্রং এই এলাকায়, ছাত্র সাথে বের হয়ে গেছে ১০২০টা। এক মাসে একজন বেনামাজি ভাই বোন ১০২০টা সেজদা লঙ্ঘন করে। এবার চিন্তা করে দেখেন, ইবলিস একটা মাত্র সেজদা লঙ্ঘন করে তার এই পরিণতি, আপনি মাসে ১০২০টা, এবার বছরে কয়টা? প্রায় ১৩,০০০। এক মাসে যদি ১০২০টা হয় তাহলে ১২,২৪০ ভাই হিসাব করে দিয়েছে বছরে। এই ১২,০০০ সেজদা এক বছরে আপনি তরক করতেছেন, আল্লাহর কত বড় নাফরমানি করতেছেন। এই জন্য আল্লাহ পাক সালাতকে ইমানের সাথে সম্পৃক্ত করছেন। সালাত আছে ইমান আছে, সালাত নাই ইমান নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, এখানে ঈমানাকুম অর্থ সালাতাকুম, তোমাদের সালাত নষ্ট করেন না। সালাতকে আল্লাহ পাক ইমান বলছেন, ইমানের সাথে সালাতের সম্পর্ক। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা খবরদার, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছাড়বেন না। জান্নাত পাইতে হলে সালাত ছাড়া যাবে না। এজন্য কোন অবস্থায় শেরেক করা যাবে না, সেজদা শুধু আল্লাহকে করতে হবে, আর কাউকে সেজদা করা যাবে না। এটা হলো এক নম্বর ইমান ভঙ্গের কারণ, শেরেক করা। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়াত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম শাফাআ, যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী বানায় নে। শোনো, কেয়ামতের দিন যে বিচার হইব, এখানে তুমি যদি উকিল না নিয়ে যাও, উকিল ব্যারিস্টার নিয়োগ না দেও, তো তোমার বিচার কেমনে হইব? কারণ কোর্টে যখন বিচার হয় উকিল নিয়োগ দিতে হয় না, তা আল্লাহর দরবারে যখন তোমার বিচার হবে সেখানেও তো তোমার উকিল দরকার আছে। দরকার আছে? কোন উকিলের দরকার না। আল্লাহ পাক বলছেন, ফালা তাত্তাখিজু মিন দুনি ওয়াকিলা, খবরদার আমার ছাড়া কোন উকিল নিয়োগ দিও না। কিয়ামতের ময়দানে উকিল বানালে আমারে বানো, কারণ আমি তোমার সমস্ত অপরাধ সমস্ত কর্মকাণ্ড সরাসরি দেখছি। দুনিয়াতে যিনি বিচারক উনি আপনার অপরাধ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিচারক উনি সব সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই বিচারক, কোর্টের বিচারক আর আল্লাহর বিচার দুটো আলাদা জিনিস। এই জন্য কেয়ামতের ময়দানে বিচারের জন্য কোন মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া যাবে। মধ্যস্থতাকারী নিয়োগ দিলে ইমান চলা যাবে। কয় যা হোক, হারাম উপার্জন যা করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, যা করছি, এখন একবার আল্লাহর ওলি একজন পাইছি, আল্লাহর ওলিরে কিছু খাওয়াই দিতে থাকি, টাকা পয়সা দিতে, এখান থেকে কিছু দিয়ে দিলাম, আমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিছে। জান্নাতের দায়িত্ব কেউ নিতে পারে? ওই ওলি জান্নাতে যাবে কিনা হে নিশ্চয়তা তো নেই। কি বলেন? উনি কি আগে নিজেরটা নিশ্চয়তা পাইছে যে উনি জান্নাতে যাইব? পাইছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম ধরে বলে দিয়েছেন ওমর ফিল জান্না, ওমর জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুনাফিকের তালিকা হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে দিলেন, কারা কারা মুনাফিক, ওই মুনাফিকের নামগুলো হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, ওমরকে বলেন নাই। কারণ ওমরকে বলেন নাই কেন? মুনাফিকের তালিকা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে দেন, তো রাস্তার মধ্যে দেখা হইলে কোন মুনাফিকের সাথে, ওমর বলতে পারে এই বেটা তুই মুনাফিক, ওমর তার উপর আক্রমণ করে বসতে পারে। কারণ ওমর হলো আল্লাহর হুকুমের ব্যাপারে সবচেয়ে কঠোর, ইবলিসে দেখলে ভয় পায় যারে। এক রাস্তা দিয়ে দেখলে আর এক রাস্তা দিয়ে পালায়। এখন মুনাফেক করে কি করে না কি করে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের নাম বলেন না, নাম বলছেন কারে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে। তাকে বলা হয় সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গোপন কথার ভান্ডার। তার জান যাবে তো গোপন কথা বাইর হবে না। এখন ওমর চিন্তা করতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা আমারে কয়, কিন্তু এই কথাটা কেন বললো না, মুনাফেকের কথাটা। রাত্রিবেলায় গোপনে গোপনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরে বলে, ভাইজান, দুনিয়াতে এমন কোন কথা নাই, এমন কোন গোপন কথা নাই যে কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বলেন না। কিন্তু মুনাফেকের তালিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে বলে দিছেন, আমারে বলেন নাই। আমি আল্লাহর কসম করে বলছি, রাত্রিবেলায় গোপনে তোমার কাছে আসছি, যেই মুনাফেকের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে দিছেন, ওই তালিকার ভিতরে আমি ওমর ইবনে খাত্তাবের নাম আছে কিনা। আল্লাহু আকবার, আমি ওমর ইবনে খাত্তাবের নাম ওই মুনাফেকের তালিকা আছে কিনা, কারণ না থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন নাই কেন ওই তালিকা। আল্লাহু আকবার, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী আমিরুল মুমিনিন, যে দশজনের নাম ধরে ধরে রাসূল জান্নাতের কথা বলছেন, ওমর একজন, তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না যে উনি জান্নাতে মানুষ হয়ে গেছে। আজকে আমাদের দেশে সমাজে নিজে জান্নাতে যাইব কিনা তার নিশ্চয়তা নাই, এই গ্যারান্টি পায় নাই, কিন্তু মানুষের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা লই ফেলতেছে, দায়িত্ব লই ফেলতেছে। শোনেন, আমি আপনাদের জন্য লঞ্চ ভাড়া করবো, জাহাজ ভাড়া করবো, ট্রেন ভাড়া করবো, বাস ভাড়া করবো, সব ভাড়া করি করি জান্নাতে লই যাইব গো সব, অথচ নিজে যাইতে পারবে কিনা তার নিশ্চয়তা পায় নাই। সাহাবাই কেরাম নিশ্চয়তা পাওয়ার পরেও তারা কাউকে জান্নাতের সার্টিফিকেট বেছে নাই। এরকম যদি একজন নিশ্চয়তা আমাদের এই দেশে পাইতো, যদি একজন পাইতো, বেশি দরকার নাই, যে এই লোক জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পাই গেছে, দেখতেন যে সে টিকিট বিক্রি শুরু করে দিত, যে শোনো আমি তো জান্নাতে যাবো নিশ্চিত, তো কে কে যাইতেছ আসো আমার কাছে টিকিট নিয়ে যাও, কিয়ামতের দিন তোমাদের সবাই জান্নাতে নিয়ে যাবো, নাউযু বিল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থ থাকারই দরকার নাই। ওলামায়ে কেরামদের থেকে এলেম নিবেন, ওলামায়ে কেরামদের থেকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম শিখবেন, এলেম শিখার জন্য একজনের কাছে না, অনেক ওলামায়ে কেরামের কাছে যাবেন, কিন্তু একজনের সাথে রশি বানতে হবে এটা ইসলামে নাই, একজনের সাথে গিরা বানতে হবে এটা ইসলামে নাই। সবার থেকে এলেম নিব ওলামায়ে কেরামদের থেকে আর আমল করব। যদি কেউ মনে করে যে আল্লাহরে পাইতে হলে উনি আর আমের মাঝখানে উনারে লাগব, বাস ইমান নাই। তিন নম্বর ইমান ভঙ্গের কারণ, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, কোন ব্যক্তি যদি মুশরিকের মুশরিক মনে না করে, মুশরিকের মতবাদকে যদি সহি মনে করে, যদি মনে করে সব ধর্ম আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলে জান্নাতে যাওয়া যায়, বাস সে কাফের। বর্তমানে অনেক মুসলমান এরকম মনে করে, কয় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম। সুতরাং অন্য ধর্মগুলোকে যদি মনে করেন এগুলো আল্লাহর, এগুলো আল্লাহ দিছে, একটা পালন করলে জান্নাতে যাইব, তো যেই বিশ্বাস করবে সেই জান্নাতে যাবে না, ওগুলার প্রতি আমরা কোনো বিদ্বেষ নাই, আমরা কোনো অত্যাচার নির্যাতন করব না, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু এই বিশ্বাস আমরা পোষণ করব না যে ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ আল্লাহ পাক গ্রহণ করবেন, এটা বিশ্বাস করা, কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 19, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন, কেউ যদি ইসলামকে ছাড়া অন্য কোন দিন তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন দিন গ্রহণ করবেন না, আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন। সুতরাং অন্য দিনকে যদি সহি মনে করেন, আল্লাহর গ্রহণযোগ্য মনে করেন, ঈমান চলে যাবে। চার নম্বর, মান আয়াতাকাদা আন্নাহু দা গায়রান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালুন মিন হাদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েতকে উত্তম মনে করা, পরিপূর্ণ মনে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সব সময় খুতবার মধ্যে বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কোন হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার টাকনুর নিচে কাপড় পরিও না, টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হইল এটা। এখন সে কয় না, দুনিয়ার যত বড় বড় পণ্ডিত আছে, সাহিত্যিক আছে, যত বড় বড় লেখক আছে, গবেষক আছে, সবাই টাকনুর নিচে পড়ে, আমিও পড়ব। বাস আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্যের হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করলেন, ইমান থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করো, দাড়ি কাটিও না, দাড়ি ছেড়ে দাও। আমি কই না, দাড়ি ছাড়া রাখা যাবে না, দাড়ি রাখলে বিয়ে করতে পারবো না, দাড়ি রাখলে স্ত্রী পছন্দ করবে না, দাড়ি রাখলে সমাজের মানুষ আমার খারাপ বলতে পারে। বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য হেদায়েতকে আমি বেশি উত্তম মনে করেছি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাহ, এই সুন্নার উপরে যদি অন্য সুন্নাকে আমি অগ্রাধিকার দিই, চুল কাটতে যাই মাথার, সেখানেও খেয়াল রাখতে হবে কোন মুশরিকের অনুকরণ করা যাবে না। সেলুন দোকানে দেখবেন চারিপাশে ছবি টাঙ্গানো আছে, কাদের ছবি? এগুলা কথা কয় না, বিভিন্ন রকমের মুশরিকদের, খেলোয়াড়দের, গানের শিল্পী, নাচের শিল্পী, বিভিন্ন জন, এদের চুলের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আর বাংলার মুসলমান যুবক এগুলো দেখে দেখে চুল কাটে। এদের চুল কাটার স্টাইলকে, ডিজাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম মনে করা যাবে না। আমি আবু বকরের স্টাইলে চুল কাটবো, ওমরের স্টাইলে কাটবো, ওসমানের স্টাইলে কাটবো, আলীর স্টাইলে কাটবো, আমি এ সকল মুশরিকের স্টাইল অনুসরণ করতে পারি না। এটা খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠতম আদর্শ কিয়ামত পর্যন্ত। পাঁচ নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের চাইতে দ্বীনের কোন বিষয়কে অপছন্দ করা। একটা সুন্নতকে যদি আপনি অপছন্দ করেন, ইমান চলে যাব। যদি বলেন যে আমি দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, বোরকাওয়ালা মহিলা পছন্দ করি না, তারপরে আমি এরকম টাকনোর উপরে প্যান্ট পরা লোক দেখতে পারি না, এরকম আরো যত সুন্নত আছে, যদি কোন যে সব এইগুলোর পালন করে যারা এসব মানুষ দেখতে পারেন, আপনার ইমান নেই। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রতি অবজ্ঞা এসে গেছে, ঘৃণা এসে গেছে, এই ঘৃণা আসলে ইমান চলে যাবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পরে প্লেটটা পরিষ্কার করে খেয়ে ফেলতেন, একজনে খাইছে, আপনি বলেন যে এই জিনিসটা আমি একেবারে দেখতে পারি না, একেবারে অপছন্দ, আপনার ইমান শেষ। কারণ এটা খাইছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজকে, সুন্নতকে আপনি অপছন্দ করছেন, ইমান চলে যাবে। কয়টা গেছে? পাঁচটা। ছয় নম্বর, মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দীন নিয়ে আসছেন এটার কোন একটাকে ঠাট্টা বিদ্রূপ করা, আল্লাহর দীন নিয়ে ঠাট্টা করতেছেন, দাড়ি এখান দিয়ে একটু রাখছেন, এখান দিয়ে একটু রাখছেন, কয়দিন এক ডিজাইন, কয়দিন আরেক ডিজাইন, এখান দিয়ে কাটেন, ওখান দিয়ে কাটেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নিয়ে, সুন্নত নিয়ে ঠাট্টা করতেছেন, ইমান চলে যাবে। দিন পালন করতে পারতেছেন না এটা এক বিষয়, এটার দ্বারা আপনার কবিরা গুনাহ হবে কিন্তু ইমান যাবে না, কিন্তু দিন নিয়ে ঠাট্টা করতেছেন, তামাশা করতেছেন, এটার দ্বারা ইমান চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে। এইভাবে দিনের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে পোকা। ঠাট্টা বিদ্রুপ করলে আপনার ইমান ভেঙে যাবে। সাত নম্বর ইমান ভঙ্গের কারণ আর সেহের। সেহের মানে কি? জাদু করা। জাদু করলে ইমান চলে যায়। কাউকে যদি জাদু করেন ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে। আট নম্বর মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা, একজন মুসলমানের বিরুদ্ধে কোন মুসলমান ভাইকে মারার জন্য, মুসলমান ভাইয়ের উপরে জুলুম করার জন্য একজন মুশরিককে সহযোগিতা করলেন। আজকে অনেক জায়গায় দেখা যায় একজন নামাজি ভাইকে মসজিদ থেকে বের করার জন্য ইমাম সাহেব বেনামাজির সাথে ওয়ালা করে, সম্পর্ক গড়ে তোলে, বেনামাজিদেরকে বন্ধু বানায়, নামাজিটাকে শত্রু বানায়। এরকম সমাজে আছে কি নেই? অনেক জায়গায় আছে। মসজিদে গিয়ে একজন মুসল্লি হয়তো জোরে আমিন কইছে, সশব্দে আমিন বলছে, এই মুসল্লিটাকে মসজিদ থেকে বের করার জন্য ইমাম সাহেব কি করে? বেনামাজিকে নিয়ে, তারপরে আপনার মদখোরকে নিয়ে, নেশাখোরকে নিয়ে, বিভিন্ন রকমের লোকদেরকে নিয়ে দল পাকায়, দল পাকায় ওই নামাজিটাকে মসজিদ থেকে বের করার জন্য চেষ্টা করে। অথচ ইমাম সাহেবের বন্ধু হবে নামাজি, বেনামাজি ইমাম সাহেবের বন্ধু হইতে পারে না, তার সাথে ওয়ালার সম্পর্ক হবে না, ওয়ালা বাড়ার সম্পর্ক, ইমানের সম্পর্ক। কিন্তু দেখা যায় সমাজে যে খারাপ লোকের সাথে সম্পর্ক গড়ে তোলে, ভালো মানুষকে নির্যাতন করার, জুলুম করার চক্রান্ত হয়, ইমান চলে যাবে, এটা খেয়াল রাখতে হবে। একজন নামাজিকে আপনি কিছু জুলুম করার জন্য, তাকে মসজিদ থেকে বের করার জন্য বা তার প্রতি অত্যাচার করার জন্য আপনি বেনামাজি নিয়ে দল ফাঁকাইছেন, ইমান চলে যাবে। ঠিক একইভাবে মুসলিমের প্রতি নির্যাতনের জন্য কোন মুশরিকের সহযোগিতা করছেন, ইমান চলে যাবে। কয়টা হইল? আটটা। নয় নম্বরে ইমান ভঙ্গের কারণ মানে তাকাদা নাবাদান নাস ইয়াসা হুল খুরুজ আন শরিয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মনে করে কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত, মানে শরীয়ত পালন করা লাগে না, শরীয়ত ছাড়াও আল্লাহকে পাওয়া যায়, তো ইমান চলে যাবে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, তাও আল্লাহর ওলি আছে না, নামাজ নাই আল্লাহর ওলি, তো নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছে কেমনে? যে বিশ্বাস করবে যে নামাজ ছাড়াও আল্লাহর ওলি হইতে পারে তারই ইমান চলে যাবে। অনেক ল্যাংটা বাবা আল্লাহর ওলি আছে, আছে না? যে বিশ্বাস করে ল্যাংটা হইলে আল্লাহর ওলি হওয়া যায় তারই ইমান চলে যাবে, কারণ সে শরীয়তের গণ্ডির বাহিরে চলে গেছে। শরীয়তের বাহিরে যাই কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, আল্লাহকে পাওয়া যায় না। কেউ যদি মনে করে শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহকে পাওয়া যায় তার ইমান চলে যাবে। দশ নম্বর সর্বশেষ যেটা সেটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইউআল্লিমুহু। আল্লাহর দিন থেকে এমন ভাবে বিমুখ হয়ে গেছে, দিন শিখেও না, দিন শিখায়ও না। দিন শিখা, দিন শিখানো, এটার সাথে কোনো সম্পর্কই নেই, এটার কোনো জরুরত মনে করে না, প্রয়োজনীয়তা অনুভব করে না, দিনের সাথে তার কোনো সম্পর্কই নেই। এমনি মুসলমান, নামটা মুসলমান কিন্তু দিনের কোনো সম্পর্ক নাই। আপনি দেখবেন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছেন বা ইমেইলের একটা আপনি অ্যাকাউন্ট খুলছেন, খুলে দুই তিন বছর কোনো খোঁজ খবর নাই, ওপেনও করেন নাই, কিচ্ছু করেন নাই, এরপরে যাই দেখবেন এটা আর নাই, অটোমেটিক ডিলেট হয়ে গেছে। ইমান আনার পরে আপনার কোনো খবরে নাই, ইমানের কোনো খবরে নিলেন না, বিয়ে করার পরে পাঁচ বছর স্ত্রীর কোনো খবর এলন নাই, দশ বছর কোনো খবর এলন নাই, কোথায় বিয়ে করছেন, কারে বিয়ে করছেন, স্ত্রীরে আনেনও নাই, খবর আনেন নাই, বিয়ে থাকব কি বলেন? ইমান আনছেন, ইসলাম গ্রহণ করছেন, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি বলছেন, যে ইমানের সকল আরকান সকল আহকাম কবুল করছেন, কিন্তু কি কবুল করছেন খবর এলন নাই, ইমান থাকবে না, ইমান অটোমেটিক ডিলেট হয়ে যাবে, ইমান চলে যাবে। কারণ ইমানকে অযত্নে অবহেলায় ফেলে রাখলে ইমান আর থাকে না, ইমান চলে যায়। কারণ ইমান অনেক মূল্যবান জিনিস, দামি জিনিস। দামি জিনিস রাস্তায় ফেলে রাখবেন, কতক্ষণ পরে যায় আর পাইবেন না। স্বর্ণ, স্বর্ণ আছে না কি কথা বলে না, স্বর্ণ ছিলেন তো দামি না অদামি। এই জন্য দেখবেন কারো বাড়িতে বেড়াইতে গেলে যে টেবিলের উপরে স্বর্ণ পড়ে রয়েছে, দেখছেন নি? টেবিলের উপরে না, বরং আলমারি ভাঙ্গিও তো স্বর্ণ পাইতে মুশকিল, কি কর? এমন লুকানি লুকাইছে যে জায়গা থেকে আর বের করা সম্ভব, যেই জিনিস যত দামি সেই জিনিস তত লুকানো থাকে। আমার আপনার শরীরের মধ্যে দেখেন, যেই জিনিসগুলো যত বেশি দামি সেই জিনিসগুলো তত ভিতরে। আমাদের ব্রেন কত দামি, এটাকে আল্লাহ খুলে দিছে বাইরে, এটারে কত আবরণ, কত প্যাকেট উপরে দিয়ে দেখেন শক্ত একটা প্যাকেট করে দিছে আল্লাহ পাক। এটা দামি জিনিস, এজন্য এটার ভিতরে লুকাই দিছে। হার্ট দামি জিনিস শরীরে, এটারে আল্লাহ পাক ভিতরে লুকাই দিছে এক জায়গায়। যেটা যত বেশি দামি এটা তত লুকানো, তত ভিতরে, এটা বাহিরে দেন নাই আল্লাহ পাক। দুনিয়ার যত জিনিস যত দামি তত জিনিস মানুষ লুকাই রাখে, তাহলে ইমান যত দামি যত মূল্যবান এটারেও যত্ন করে, সযত্নে এটার যত্ন না নিলে, অযত্নে অবহেলা রাখলে ইমানও চলে যায়, ইমান থাকে না, ইমান চুরি হয়ে যায়। আপনি একটু অসতর্ক হইলে ইমান চোর সমাজের গাড়ে গাড়ে রাস্তা রাস্তায় বসা আছে, আপনার ইমান চুরি হয়ে যাবে, ইমান থাকবে না। এর জন্য ইমানের প্রতি যত্ন নিতে হয়, ইমানের খেয়াল রাখতে হয়, ইমানের পরিচর্যা করতে হয়। এজন্য ইমান থেকে বিমুখ থাকলে ইমান চলে যায়। এই দশটা হলো ইমান ভঙ্গের দশটা কারণ, সংক্ষেপে বললাম, একেবারে সংক্ষেপে শুধু পয়েন্ট গুলো। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত 12টা বেজে গেছে, প্রশ্নোত্তর আছে, তো আমরা সকলেই আমাদের ইমানের দিকে একটু খেয়াল দিব। আমলের থেকে ইমানের গুরুত্ব বেশি, আগে ইমান তারপরে আমল। কিন্তু আমরা আমলের প্রতি যতটুকু গুরুত্ব দিই ইমানের খবর রাখি না, আমল নিয়ে মারামারি করি, ইমানের খবর নেই। এজন্য প্রত্যেকে নিজের পরিবারের সমাজের সবার ইমানটা যাতে ঠিক থাকে, ইমানটা নিয়ে যাতে কবরে যেতে পারে, ইমানটা যাতে কোনো অবস্থায় না ভাঙে, এই জিনিসগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আজকের এই মাহফিলকে, ইসলামী সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এবং একটু আগে আমরা শুনেছি যে এটার জন্য আপনার সদস্য করা হয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য। এই যে সকল ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছেন যে এই প্রতি বছর এই মাহফিলটাকে, ইসলামী সম্মেলনটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই ভাই বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত সদাকায়ে জারিয়া হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার ভাই বোনদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সকল ভাই বোনকে আল্লাহ পাক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দিন পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে থেকে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে আল্লাহ পাক দূর করে দিন। আমরা সবাই সবাইকে ইমানি কাজে, দ্বীনি কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক রোগ মুক্ত সুস্থ বানিয়ে দিন। সবাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে অভাব মুক্ত করে দিন। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।